ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي، وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়তের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাজহাব বিভিন্ন দিক বিদিক ছোটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সে আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হেদায়েত কল্যাণ নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله تبارك وتعالى অনেক প্রশংসা অনেক শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মৌলিক জ্ঞান গুলো জানার জন্য তৌফিক করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া যে দ্বীনের জ্ঞান গুলো জানার সাথে সাথে দিন বিনষ্টকারী বিষয়বস্তু, ইসলাম বিনষ্টকারী বিষয়বস্তু, দিন থেকে বের হয়ে যাওয়ার মতো বিষয়বস্তুগুলোকেও আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, উপস্থিতি আমরা ইসলাম ও জাহিলিয়াতের দ্বন্দ্বের বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে আসছিলাম, এর মধ্যে আমাদের নয়টি বিষয়বস্তু নিয়ে আলোচনা চলে গিয়েছে। সর্বশেষ আমরা গত সপ্তাহে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল কি মমিন ভাই, গত সপ্তাহের বিষয়বস্তু কি ছিল? ফাসেক উলামা, ফাসেক উলামাদের আনুগত্য করা, ফাসেক উলামা এবং ফাসেক আবেদ এদের আনুগত্য করা, এটি হচ্ছে জাহিলিয়াতের একটি মতবাদ, জাহিলিয়াতের একটি মতবাদ, জাহিলিয়াতের একটি উসুল, জাহিলিয়াতের একটি থিম। আল্লাহর দিনকে গ্রহণ না করার জন্য এটি একটি বড় বিষয়বস্তু। আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল না থাকার জন্য এটি একটি বড় বিষয়বস্তু। আল্লাহর দ্বীনকে মেনে নিবে না, এটার জন্য অন্যতম বড় একটা বিষয়বস্তু এটা। ফাসেক ওলামাদেরকে আদর্শ ব্যক্তিত্ব হিসাবে মেনে নেওয়া, ফাসেক ওলামাদেরকে আদর্শ ব্যক্তিত্ব হিসাবে মেনে নেওয়া। আর আমরা ফাসেক ওলামাদের পরিচয় উপস্থাপন করেছিলাম যে ফাসেক ওলামা, ফাসেক আলেম কাকে বলে। আর দ্বিতীয় বিষয়বস্তু ছিল ফাসেক আবেদ, জাহেল আবেদ, অজ্ঞ আবেদ, অজ্ঞ ইবাদতকারী, ইবাদত করে কিন্তু অজ্ঞতার সাথে, আর তার সেই ইবাদতটা জড়িত থাকে পাপাচারের সাথে। এই দুই শ্রেণীর মানুষকে নিজের জীবনের জন্য আদর্শ ব্যক্তিত্ব হিসাবে নিয়ে নেওয়া এবং তাদের অনুসরণ করা, এ ভয়ঙ্কর একটা বিষয়বস্তু, ভয়ঙ্কর একটা নীতিমালা এটা, ভয়ঙ্কর একটা নীতিমালা এটা। ভাই আপনি দাড়ি কাটছেন কেন? অমুক আলেমের ফতোয়া আছে এই বিষয়ে, অমুক আলেমের ফতোয়া আছে এই বিষয়ে। আপনি ইন্স্যুরেন্সে চাকরি করছেন কেন? এটা তো ইসলামী ইন্স্যুরেন্স, সমস্যাটা কি? এটা তো ইসলামী ইন্স্যুরেন্স, সমস্যাটা কি? আপনি ওই কাজটা করছেন কেন? ওখানে তো শরিয়া বোর্ড আছে, ওখানে শরিয়া কাউন্সিলে ওলামারা রয়েছে, ওই আলেমরা কি কম বোঝে? ওই আলেমরা কি জানে না তাহলে? তারা কি জানে না তাহলে? ভাই আপনি ইসলামের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী সংগঠনগুলোর সাথে জড়িত কেন? ইসলামের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী সংগঠনগুলোর সাথে আপনি জড়িত কেন? এই সংগঠনের সাথে আপনার সম্পৃক্ততার কারণটা কি? ওখানে কি আলেম ওলামা নেই? ওখানে কি স্কলার নেই? ওখানে কি অমুক নেই, তমুক নেই? তারা কি বোঝে না? সুন্দর করে গত সপ্তাহে আমাদের মুমিন ভাই বলছিলেন, মুমিনুর রহমান ভাই, যে একজন আলেমের কথা বক্তব্য তুলে ধরলেন, যে অমুক আলেম বক্তব্য করছে নিজেদের পরিচয় দিয়ে, যে এটা প্রচলিত কোনো দল তরিকা নয়, এটা কোনো সংগঠন কোনো কিছু নাম নয়, একটা দলের নাম উল্লেখ করে বলছে যে আমরা কোনো দলের লোক নই, কোনো সংগঠনের লোক নই, কথিত অর্থে এটা কোনো সংগঠন নয়। আলোচনার শেষে গিয়ে বলছে আপনারা আমিরে জামায়াতের হাতকে শক্তিশালী করেন। বক্তব্যের শুরুতে বলছে আমরা কোনো দলের লোক নই, আমাদের এটা কোনো দলের প্রোগ্রাম নয়, আলোচনার শেষে বলছে আপনারা আমিরে জামায়াতের হাতকে শক্তিশালী করেন। তার মানে কি? এর অর্থ কি? দল না থাকলে আমির আসে কোত্থেকে? আমির না থাকলে দল দাঁড়ায় কি করে? ওখানে কি অমুকে নাই, ওখানে কি তমুক নাই? ফাসেক ওলামাদের দলিল উপস্থাপন করা, আল্লাহ এবং তার রসুলের বিপরীতে ফাসেক ওলামাদেরকে দলিল হিসাবে উপস্থাপন করা। গত কয়েকদিন আগে আমাদের মুরাদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল ফোনে, উনি একটা শ্রেণীর কথা তুলে ধরলেন যে যারা সহি আকিদার কথা বলছে তারা তাদের একটা নাম ঘোষণা করতে গিয়ে বলছে, দলিল উপস্থাপন করছে, বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি আমাদের ব্যাপারে এই কথা বলে গিয়েছেন। নেন এবার বিষয়বস্তু নিয়ে যা করার তাই করেন। বড় পীর আব্দুল কাদের জিলানি বলে গিয়েছেন যে এরা হচ্ছে তারা, দলিল উপস্থাপন করা হচ্ছে, এ হচ্ছে সত্যের প্রতি আসতে চাচ্ছে না, সত্যের দিকে আসতে চাচ্ছে না, সত্যকে গ্রহণ করতে চাচ্ছে না, বা সত্যের মুখোমুখি আর একটা আদর্শকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। সত্যের মুখোমুখি, হাকের মুখোমুখি, আল্লাহর দ্বীনের মুখোমুখি আর একটা আদর্শকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা, অপচেষ্টা চালানো হচ্ছে, অপচেষ্টা চালানো হচ্ছে। ইসলামের সাথে যতগুলো আদর্শের সাথে দ্বন্দ্ব রয়েছে, এ দ্বন্দ্ব চিরন্তন, এ দ্বন্দ্ব থাকবেই, এ দ্বন্দ্ব অতীতেও ছিল, এ দ্বন্দ্ব বর্তমানে আছে, এ দ্বন্দ্ব যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এ দ্বন্দ্ব টিকে থাকবে, ততদিন পর্যন্ত এ দ্বন্দ্ব টিকে থাকবে। মনে রাখার মতো বিষয়বস্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দীন আমাদের জন্য দিয়েছেন, ইসলাম যে দীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন, এই দীনের মধ্যে আল্লাহ তাআলা কোনো শাখা প্রশাখা রাখেননি, ইসলামের কোনো শাখা প্রশাখা নেই, ইসলামের কোনো শাখা প্রশাখা নেই, মুসলিমের কোনো শাখা প্রশাখা নেই। হ্যাঁ, ইসলামের কিছু সিফাত আছে, মুসলিমদের কিছু সিফাত আছে, বৈশিষ্ট্য আছে, মুসলিমদের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে, এই কাজ পালনকারী মুসলিম, ওই কাজ পালনকারী মুসলিম, এই এই বিষয়বস্তু, এই এই চরিত্র নিজের মধ্যে গ্রহণকারী মুসলিম, এগুলো হচ্ছে তাদের সিফাত। মুসলিমদের কোন শাখা পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, কোন দল উপদল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, ইসলামের কোন শাখা পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। যদি শাখা পোশাখা থাকে ইসলামের, তাহলে প্রচলিত অর্থে যতগুলো বিষয়বস্তু রয়েছে, কাদিয়ানি, শিয়া, রাফিজি, অমুক দমুক, এটা ওইটা সেটা, সবগুলো ইসলামের নামে যেগুলো চলছে, এরা শাখা হিসাবেই দাঁড়িয়ে আছে, ইসলামের একটা অংশ হিসাবে দাঁড়িয়ে আছে না, কোন শাখা প্রশাখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। তো ফাসেক ওলামাদের অনুসরণ আর ফাসেক আবেদ, জাহেল আবেদদের অনুসরণ, তাদেরকে উসওয়া হিসাবে নিয়ে নেওয়া, তাদেরকে নিজের জীবনের মাইল ফলক হিসাবে নিয়ে নেওয়া, তাদেরকে মডেল হিসাবে নিয়ে নেওয়া, এ হচ্ছে জাহিলিয়াতের একটি মতবাদ, জাহিলিয়াতের একটি মতবাদ। এমনই একটি মতবাদ আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা শুরুতে বলে এসেছিলাম জাহিলিয়াতের যতগুলো মতবাদ আসবে, যতগুলো বিধান আসবে, যতগুলো আদর্শ আসবে, যতগুলো বিষয়বস্তু আসবে, প্রত্যেকটা বিষয়বস্তুর মৌলিক লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা কি আব্দুল্লাহ? গায়রুল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর ইবাদতকে টিকিয়ে রাখো। যত মতবাদ আসুক, যত সংবিধান আসুক, যত বিষয়বস্তু আসুক, যত কথাবার্তা আসুক, যত উসুল আসুক জাহিলিয়াতের, এগুলোর মূল উদ্দেশ্য, মূল বিষয়বস্তু হচ্ছে গায়রুল্লাহর ইবাদত, মূল বিষয়বস্তু হচ্ছে গায়রুল্লাহর ইবাদত। হয় গায়রুল্লাহর ইবাদত করবে, অথবা যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে আল্লাহর ইবাদত করতে দিবে না, তাদের পথের দিকে বাধা সৃষ্টি করবে, অথবা আল্লাহ তাওহীদের দাওয়াতকে সে প্রত্যাখ্যান করবে, আল্লাহ তাওহীদের দাওয়াতকে বিভিন্ন অজুহাতে সে মিথ্যা প্রতিপন্ন করবে, দায়ীদেরকে সে অস্বীকার করবে, দায়ীদের উপরে জুলুম অত্যাচার করবে, দায়ীদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে, যা দায়ীদেরকে অপমানিত করবে। এই সব কিছুর পিছনে মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ইবাদত করা, না হোক গায়রুল্লাহর ইবাদত জারি থাকুক, গায়রুল্লাহর ইবাদত জারি থাকুক, চলতে থাকুক গায়রুল্লাহর ইবাদত, চলতে থাকুক গায়রুল্লাহর ইবাদত। হুজুরদের এত মাথা ব্যথা কেন কোরআন সুন্নার আলোচনায়? এত মাথা ব্যথা কেন? এর কারণ হচ্ছে হুজুরদের ইবাদত করা হয়, যদি কোরআন সুন্না প্রতিষ্ঠিত হয়, হুজুরদের ইবাদত কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে হুজুরদের ইবাদত, তাদের ইবাদত বন্ধ হয়ে যাবে। ওরা যে ভক্তি নিচ্ছে ওই ভক্তি বন্ধ হয়ে যাবে, ওরা যে শ্রদ্ধা নিচ্ছে ওই শ্রদ্ধা বন্ধ হয়ে যাবে। আজকে ফজরের সালাত পড়লাম এক মসজিদে, কোরআন সহি সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত একটা মসজিদ, ফজরের সালাত, ফজরের সালাতের পরে ওখানে মাদ্রাসা আছে, ছাত্রদেরকে নসিহত করার জন্য ডেকেছে, ছাত্ররা সব এসে বসেছে, বসার পরে ছাত্রদেরকে বলছে চেপে চেপে আসো সামনে আসলো, এরপরে আলোচনা শুরু করে বলছে তোমরা একটু আদবের সাথে বসো, তো ছাত্র আদবের সাথে বসা শুরু করলো, এরপরে বলছে আদব বলতে তোমরা বুঝোনি, যেভাবে তোমরা সালাতে আত্তাহিয়াতুতে তাশাহুদে বসেছিলে ওইভাবেই বসো আমার সামনে আলোচনায়। আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, ওভাবেই বসো আমার সামনে আদবের সাথে, এই একেবারে এই শব্দে মসজিদ থেকে বের হয়ে চলে আসলাম। আচ্ছা কোনাবো কোনাদো তাশাহুদের যে বৈঠক আত্তাহিয়াতুর বা সালাতের যে বৈঠক, এই বৈঠক তো আল্লাহর সামনে নির্ধারিত বিষয়বস্তু ওইটা। এরপরেও যদি কোনো ব্যক্তি মাজুর হয় সেখানেও আবার অনুমতি রয়েছে, ওভাবে বসারও দরকার নেই, তুমি পা মেলে বসো, পা লম্বা করে বসো, চেয়ারের উপরে বসো, তুমি তোমার আরাম অনুযায়ী বসো। আল্লাহ যেখানে মানুষকে বাধা সৃষ্টি করেননি, চাপ সৃষ্টি করেননি, সেখানে বলছে তোমরা নামাজে সালাতে যেভাবে বসেছিলে এখানে আমার সামনে ওভাবে করেই বসো, আদবের সাথে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি, এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ জি না, আমরা এই কথাগুলো বলার কারণে আমাদের সমস্যা, এই সমালোচনাগুলো করার কারণে সমস্যা, কেন এগুলো করছি সমস্যা। কোন কোন কোরআন সহি সুন্নার মসজিদে রমাদান মাসে মাদানী আলেমের উপস্থিতিতে ২৭ খতম চলে, সারা রাত ব্যাপী টাকার বিলি চলে, দোয়ার মাহফিল চলে, ওইটা আমরা বলার কারণে আমাদের সমস্যা। কোন মসজিদের খতিব ৪০ পালন করে, তিন দিন পালন করে, মুদ্দারের সামনে এই যাও বকর ভাই সাক্ষী আমাকে নিয়ে গিয়েছে এক মসজিদে খুতবা দিতে, ওইখানে যাওয়ার পরে আরেকজন এসেছে তাই আমি আমার খুতবা ছেড়ে দিলাম, উনি খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে মৃত ব্যক্তির স্মরণে দোয়া টোয়া যা করার করলেন, এরপরে মসজিদের পাশেই একটা মাঠে ওইখানে ৪০ হচ্ছে, উনি ওখানে গিয়েছেন বংশাল থেকে, আমরা বলার কারণে আমাদের সমস্যা, বলার কারণে আমাদের সমস্যা। লাইলা মূল বিষয়বস্তু হচ্ছে ভিন্ন, আল্লাহ ছাড়া গাইরুল্লাহর ইবাদত টিকে থাকুক, কখনো কখনো গাইরুল্লাহর ইবাদত হয় জামিউল ইবাদত, প্রত্যেকটা ইবাদত গাইরুল্লাহকে দিয়ে দেয়, রুকু করে তো গাইরুল্লাহকে, সিজদা করে তো গাইরুল্লাহকে, মান্নত করে তো গাইরুল্লাহকে, শপথ করে তো গাইরুল্লাহকে, দোয়া করে তো গাইরুল্লাহর কাছে, জীবনের প্রত্যেকটা ইবাদত গাইরুল্লাহর কাছে করে, গাইরুল্লাহকে দিয়ে দেয় প্রত্যেকটা ইবাদত। আবার কিছু কিছু গাইরুল্লাহর ইবাদতকারী আছে যে জীবনের আংশিক ইবাদতগুলো গাইরুল্লাহকে দেয়, সকল ইবাদত দেয় না, সকলটা দেয় না, ও সালাত পড়ে মসজিদ আল্লাহর সামনে কিন্তু মান্নত দিয়ে আসে খাজার সামনে গিয়ে, ও সালাত সিয়াম করে মান্নত করে আল্লাহর নামে কিন্তু ফুল চড়ায় গিয়ে আরেক জায়গায়, ও এইগুলো করে আল্লাহর নামে শহীদ মানেরা গিয়ে আরো কিছু দিয়ে চলে আসে, আংশিক ভাবে সে গাইরুল্লাহর ইবাদত করে আংশিক, কেউ করবে সকল ইবাদত গাইরুল্লাহর জন্য, আর কেউ করবে আংশিক ভাবে গাইরুল্লাহর ইবাদত করবে আংশিক। বর্তমান আমার দেশে যে সমস্ত মৌলভী সাহেবরা রয়েছেন জীবনের প্রত্যেকটা আমলই যে বেদাতি করে বিষয়টা এরকম নয়, কিছু কিছু আমল কোরআন সুন্নাহ অনুযায়ী করে, আবার কিছু আমল কোরআন সুন্নাহ বহির্ভূত নিজেদের পথ পদ্ধতি অনুযায়ী করে, পথ পদ্ধতি অনুযায়ী করে, নিজেদেরটা করে নিজেদের মতো করে করে। জাহিলিয়াতের যতগুলো মতবাদ রয়েছে প্রত্যেকটা মতবাদের মূল বিষয়বস্তু, মূল লক্ষ্য উদ্দেশ্য, মূল বক্তব্য হচ্ছে, মূল থিওরি হচ্ছে, মূল ওদের আবেদন হচ্ছে, ওদের মূল টার্গেট হচ্ছে, মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গাইরুল্লাহর ইবাদত টিকে থাকুক, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত না হোক, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত না হোক, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত না হোক, তাওহীদুল ইবাদা ওইটা প্রতিষ্ঠিত না হোক। তেমনই একটি বিষয়বস্তু হচ্ছে আহলুদ্দিন, আহলুদ্দিন দিন মানে হচ্ছে আল্লাহর তাওহীদ, দিন মানে আল্লাহ তাওহীদ, তাওহীদুল্লাহ, তাওহীদ বিহীন কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পৃথিবীতে অসংখ্য দিন রয়েছে, ইহুদিয়াত একটা দিন, নাসরানিয়াত একটা দিন, মাজুসিয়াত এক একটা দিন, আর আল্লাহ বলেছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোন দিনকে গ্রহণ করবে, চাইবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন না। ইসলাম ছাড়া যতগুলো দিন রয়েছে ওগুলোকে আল্লাহ তাআলা কবুল করবেন না। দিন মানে হচ্ছে আল্লাহর তাওহীদ, তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা যেটা সেটা হচ্ছে ইসলাম। এই আহলুদ্দিনদেরকে, প্রত্যেক যুগের আহলুদ্দিনদেরকে, প্রত্যেক যুগের আহলুদ্দিনদেরকে বর্জন করা, তাদেরকে গালমন্দ করা, তাদের দাওয়াতটাকে প্রত্যাখ্যান করা, তাদের দাওয়াতের বিরুদ্ধাচারণ করা, তাদের দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া তিনটা অজুহাতে, কয়টা অজুহাত? তিনটা অজুহাতে আহলুদ্দিনদেরকে প্রত্যাখ্যান করবে, মানে আহলুত তাওহীদদেরকে প্রত্যাখ্যান করবে। আহলুত তাওহীদ যাদের জীবনের মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তাওহীদ, যাদের জীবনের মূল দাওয়াত হচ্ছে আল্লাহ তাওহীদ, যাদের জীবনের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাওহীদ, যারা আল্লাহ তাওহীদকে নিয়ে বেঁচে থাকতে চায়, যারা আল্লাহ তাওহীদের জন্য জীবনটাকে উৎসর্গ করতে চায়, এদেরকে প্রত্যাখ্যান করবে, এদের দাওয়াতকে বন্ধ করে দিবে, এদের দাওয়াতের বিরুদ্ধে কথা বলবে, এদের দাওয়াতের বিরুদ্ধে অবস্থান নিবে, এদের দাওয়াতের বিরুদ্ধে মন্তব্য পেশ করবে। তিনটা অজুহাতে, কয়টা অজুহাত? তিনটা অজুহাত। এক নাম্বার, এরা হচ্ছে নির্বোধ, নির্বোধ, তেমন জ্ঞান টান কিছু নেই, তেমন জ্ঞান বলতে এদের কিছু নেই, এরা অনেক লেখাপড়া করেনি, এরা মক্কায় যায়নি, এরা মদিনায় যায়নি, এরা পশ্চিমে যায়নি, এরা পূর্বে যায়নি, এরা এদিকে যায়নি, এরা সেদিকে যায়নি, এদের বোধগম্যতা বলতে তেমন কিছু নেই, এরা পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কিছু জানে না, এরা পার্শ্বের অবস্থান বলতে কিছু জানে না, পার্শ্বের অবস্থান বলতে এদের তেমন কোনো জ্ঞান ট্যান কিছুই নেই, এরা হচ্ছে নির্বোধ। অজ্ঞতার অজুহাত এদের উপরে তুলে দিবে, অজ্ঞতা, এদের কোনো জ্ঞান নেই, এদের কোনো এলম নেই, অজ্ঞতা রয়েছে, এই একটা অজুহাত এদের উপরে তুলে দিবে। বাচ্চা বাচ্চা পোলাপান, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়ে পাড়া দেয় নাই, জীবনে কোনোদিন এটা করে নাই, ওটা করে নাই, সেটা করে নাই, এদের সাথে কোনো ওলামাদের সাথে সম্পৃক্ততা নেই, এরা বাইরে গিয়ে লেখাপড়া করে আসেনি, এই ধরনের অনেকগুলো অজুহাত তুলে দিবে। অজুহাতের মূল বিষয়বস্তু হচ্ছে এরা হচ্ছে নির্বোধ, এরা হচ্ছে নির্বোধ, বোধ শক্তি বলতে কিছু নেই, বোধগম্যতা বলতে কিছু নেই। বর্তমান সময় এই দাওয়াত চলে নাকি? নির্বোধের মতো দাওয়াত দিচ্ছেন, বর্তমান সময় এই দাওয়াত চলে নাকি? দেশের পরিবেশ কি, পরিস্থিতি কি, এই সময় এই দাওয়াত চলে নাকি? কোথায় গিয়ে কিসের দাওয়াত দিচ্ছেন? কোথায় কিসে গিয়ে কিসের দাওয়াত দিচ্ছেন? আমাদের মুরাদ ভাই শোনাচ্ছিল বেশ কিছুদিন আগের ঘটনা, বাড্ডার এক মসজিদে গিয়েছে খুতবা দিতে, ওইখানে আরেকজন ব্যক্তিত্ব এসে উপস্থিত, মুরাদ ভাই নিজের খুতবা ছেড়ে দিয়েছে। মুরাদ ভাইকে জিজ্ঞেস করছে যে কিসের খুতবা দাও এখানে? মুরাদ ভাই বলছে আমি তাওহীদের উপরে কথাবার্তা বলি। এরা চাষা মাসা, এরা তাওহীদ কি বুঝবে? এরা চাষা মাসা, এরা তাওহীদ কি বুঝবে? এই যে মুরাদ ভাই আমার সামনে উপস্থিত, আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, দিনী ভাই, আল্লাহর জন্য যার সাথে আমাদের সম্পৃক্ত, আল্লাহর জন্য যাকে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের এই ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আল্লাহ আমাদের এই ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে দেন, আমিন। মুরাদ কিসের খুতবা দাও? বলছে তাওহীদের উপরে বলি, কথা বলি। এরা চাষা মাসা, এরা তাওহীদের কথা কি বুঝবে? এরা তাওহীদের কথা কি বুঝবে? এদের তাওহীদ বোঝার মতো কোনো বোধগম্যতা, বোধ শক্তি বলতে কিছু আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যক্তি ভুলে গিয়েছেন যে পৃথিবীতে প্রথম যারা তাওহীদকে কবুল করে নিয়েছিলেন তারা এই খেতে খামারেই কাজ করতেন, মানুষের ঘরে ঘরেই কাজ করতেন, তারাই কামেল পাস ছিল না, ডক্টর ছিল না, তারা কামেল পাস না, ডক্টরও ছিল না, ডক্টর সাহেবের বক্তব্য। তো এরা নির্বোধ, যে দাওয়াত দিচ্ছে সে নির্বোধ, আর যে দাওয়াত কবুল করছে সেও নির্বোধ, উভয়কেই নির্বোধ বলা হবে, উভয়ের উপরে অভিযোগ নিয়ে আসা হবে, উভয়ের উপরে অভিযোগ নিয়ে আসা হবে, যে দায়ী সেও নির্বোধ যে এই সময় এই দাওয়াত চলে নাকি, ইসলামে কত দিক দিয়ে কত অত্যাচার চলছে, কত নির্যাতন চলছে, দেশে মানবরচিত আইন কানুন বিধান চলছে, দেশের মানুষের উপরে কত অত্যাচার হত্যাযজ্ঞ হচ্ছে, সরকার এই করছে, ওই করছে, সেই করছে, বড় বড় কত কাজ বাকি রয়ে গিয়েছে, আর আপনারা এগুলো কিসের দাওয়াত দিচ্ছেন? নির্বোধের মতো আর যারা দাওয়াতকে কবুল করে নিচ্ছে তারাও কি, তারা হচ্ছে নির্বোধ। এক নম্বর অজুহাত এটা। দুই নম্বর অজুহাত, যারা দাওয়াত দিচ্ছে এবং যারা দাওয়াতকে কবুল করছে, এরা এদের সিদ্ধান্তের জ্ঞানের অভাব, এরা সিদ্ধান্ত নিতে জানে না, তড়িৎ কোনো সিদ্ধান্ত নিতে জানে না, হঠাৎ বুদ্ধি এদের নেই, এরা সামাজিক কোনো বিষয়বস্তুতে নিজের অবস্থানকে দাঁড় করাতে পারে না, সমাজের সাথে এরা মিশতে পারে না, সমাজের বিভিন্ন সমস্যাগুলোর এরা ফয়সালা দিতে পারে না, সিদ্ধান্তের জ্ঞানের অভাব এদের, বড় অভাব এদের সিদ্ধান্তের জ্ঞানের। এদের মধ্যে সামাজিক মানুষ বলতে, সামাজিকতা বলতে কিছু নেই, সমাজের সাথে এদের তেমন কোনো সম্পর্ক নেই, তিন নম্বর অজুহাত হচ্ছে এরা দূরদৃষ্টি সম্পন্ন নয়, এরা দূরদৃষ্টি মানে 2020 সালের পরে বাংলাদেশে কি হবে, 2030 সালের পরে কি হবে, আগামী 50 বছর পরে আমাদের অবস্থান কি হবে, এদেশে ক্ষমতায় আমরা যেতে কতদিন সময় লাগতে পারে, এই যে সময়টা লেগে যাবে এই সময়ের মধ্যে আমাদের কি কি ত্যাগ দেওয়া লাগতে পারে, এর মধ্যে কি কি প্রয়োজন হতে পারে, দূরদৃষ্টিতা। 2022 সালে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ কেমন হবে একটা রূপ উপস্থাপন, আগামী 50 বছর পরে এদেশে কি হবে, ইসলামিক যে নেতারা রয়েছেন, ইসলামী আন্দোলনগুলোর যে নেতারা রয়েছেন, তারা একটা চিন্তা ভাবনা করে রেখেছেন, 50 বছর ব্যাপী একটা চিন্তা চেতনা, দূরদৃষ্টিতা, ভবিষ্যৎ পরিকল্পনা। এই ট্র্যাকের মধ্যে পড়ে গিয়েছে প্রত্যেক ইসলামী দল, ইসলামী সংগঠন, প্রত্যেক ইসলামী দল এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি রয়েছে, আগামী এক বছরের কর্মসূচি, আগামী তিন বছরের কর্মসূচি, আগামী পাঁচ বছরের কর্মসূচি, এই কর্মসূচি, সেই কর্মসূচি, দূরদৃষ্টিতা। এই দূরদৃষ্টিতার অভাব, এরা ভবিষ্যৎ জানে না, এদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানতেন না আগামী দিন কি হবে, তিনি জানতেন না তার পরের দিন কি হবে, তিনি জানতেন না তাইফে গেলে কি হবে, তিনি জানতেন না হিজরত করে চলে আসার পরে কি হবে, তিনি জানতেন না উহুদে যাওয়ার পরে কি হবে, তিনি জানতেন না খায়বারে কতদিন সময় লাগবে বিজয় আসতে, তিনি জানতেন না হুনাইনে কি হবে, তিনি জানতেন না মুনাফিকরা কি করছে, তিনি জানতেন না ইয়াহুদিরা তার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্রগুলো করছে, তিনি জানতেন না, দূরদৃষ্টিতা, ভবিষ্যৎ পরিকল্পনা, অনেক দূর চিন্তা চেতনা করে যাওয়া, এটা কোন নবী রাসূলের ছিল না। আল্লাহ তাআলা যতটুকু তাদেরকে জানাতেন ততটুকুই তারা জানতেন, যতটুকু তাদেরকে বুঝাতেন ততটুকুই তারা বুঝতেন, যতটুকু সামনে অগ্রসর হতে বলতেন ততটুকুই তারা সামনের দিকে অগ্রসর হতেন। এটা হচ্ছে দায়ীদের বৈশিষ্ট্য, এই দূরদৃষ্টিতার অভাব। কার যে দায়ী তার, এবং যারা গ্রহণ করছে দায়ী দাওয়াত তাদের উভয়দের। আপনাদের কার কি পরিকল্পনা আছে, আনিস ভাই কি পরিকল্পনা আছে বলেন, হ্যাঁ পাঁচ বছর পরের পরিকল্পনা শুনান, হ্যাঁ আব্দুল কবির ভাই দশ বছর পরে কি বিষয়বস্তু আপনাদের শুনান, হ্যাঁ ফারুক ভাই ছায়ারাষ্ট্র, আল্লাহ আকবার। যদি আজকে খালি এখানে সাংগঠনিক কোনো ব্যক্তিত্বরা থাকতো, তারা শুনিয়ে দিত আগামী 10 বছর পরে ওই এই এলাকায় আমাদের এই কমিটি হবে, সেইটা হবে, এটা হবে, হ্যান হবে, তেন হবে, তারপরে হ্যান হবে, তারপরে ওইটা হবে, তারপরে আমিরে জামাতের হাতটা শক্তিশালী হবে, তারপরে হচ্ছে যা, হ্যাঁ মামুন ভাই কি কর্মসূচি, নাই কোনো ওয়াজ মাহফিলটাও নাই, হ্যাঁ আপনারও আছে, আমি হাতে তোমার এটা ওইটা না, এটা হচ্ছে আপনার মনের একটা আশা, একটা আকাঙ্ক্ষা আল্লাহর পথের দিকে দাওয়াত দেওয়ার, দাওয়াত দেওয়ার। তো এই তিনটা অজুহাত, যে এরা হচ্ছে নির্বোধ, জ্ঞান বুদ্ধি বলতে কিছুই এদের নেই। মহাসালামকে যা জিজ্ঞেস করা হতো উনি বলতেন যে ঠিক আছে আমি এটা পরে জানাবো, আর আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাকে লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা ইনশাআল্লাহ। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো পৃথিবীর উত্তম জায়গা কোনটা, সবচাইতে খারাপ জায়গা কোনটা, তিনি বলছেন ইনশাআল্লাহ আমি পরে জানিয়ে দিব। জিবরিল আসলো আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, জিবরিল আসসালাম বললেন আমিও যাই না, তিনি জিজ্ঞেস করে আসলেন, তারপরে জানালেন, তারপরে জানালেন। রাসূলুল্লাহর এই বক্তব্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। পৃথিবীর মানুষ আপনার কাছে কর্মসূচি জানতে চাইতে পারে, ওয়াহির বাইরে আপনার কোনো কর্মসূচি থাকতে পারে না, বিলকুল পারে না, ওয়াহির বাইরে কোনো কর্মসূচি থাকতে পারে না। ভবিষ্যৎ কর্মসূচি, ভবিষ্যৎ কর্মসূচি, আগামী এক বছরের কর্মসূচি, তারপরের কর্মসূচি, তারপরে কি হবে, কাজ কামগুলোকে গুছিয়ে নেওয়া উচিত, এই করা উচিত, সেই করা উচিত। আহলুদ্দিনদেরকে পরিত্যাগ করা এবং যারা দ্বীনকে গ্রহণ করেছে তাদেরকে পর্যন্ত পরিত্যাগ করা, এই অজুহাতে যে এরা হচ্ছে নির্বোধ, এরা হচ্ছে নির্বোধ। দ্বিতীয় অজুহাত হচ্ছে এরা সিদ্ধান্তের জ্ঞানের অভাব রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, এরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় এরা ভোগে, সিদ্ধান্তহীনতায় এরা ভোগে ভোগে। তিন নম্বর বিষয়বস্তু হচ্ছে এদের ভবিষ্যৎ কর্মসূচি বলতে কিছুই নেই, ভবিষ্যৎ কর্মসূচি বলতে কিছুই নেই। আল্লাহর রসুল নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যখন তার জাতির কাছে আল্লাহ তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ও জাতি কি হয়েছে তোমাদের, কেন আল্লাহর সাথে তোমরা গায়রুল্লাহর ইবাদত করছো, অন্যদের ইবাদত করছো, আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করছো না, তোমরা কি ভয় করছো না আল্লাহকে, তোমরা কি আখিরাতের বিষয়বস্তুকে ভয় করছো না, ভয় করছো না। তার জাতিকে তিনি বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো, আল্লাহকে ভয় করো আর আমাকে আনুগত্য করো, আমার আনুগত্য করো। এই যখন তিনি বক্তব্য করছেন দিনের পর দিন, দিনের পর দিন, কতদিন পর্যন্ত, 950 বছর পর্যন্ত যখন তিনি বক্তব্য করছেন, তার জাতি তাকে বলছে আনু উমিনু লাকা ওয়াত্তাবাকাল আরদালুন, আনু উমিনু লাকা ওয়াত্তাবাকাল আরদালুন, আনু উমিনু লাকা, আমরা কি তোমার উপরে ঈমান আনবো, ওয়াত্তাবাকাল আরদালুন। এই সমাজের একেবারে নিচু শ্রেণীর মানুষগুলো যাদের বোধগম্যতা বলতে কিছু নেই, যারা কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারে না, সামাজিক কোনো অবস্থান নেই, কোনো অবস্থান নেই। এমপিদেরকে কোনোদিন দেখেছেন যে রিক্সাওয়ালাকে এসে জিজ্ঞেস করে রাষ্ট্রটা চালাবো কিভাবে, দেখেছেন? একজন খেত মজুরকে এসে জিজ্ঞেস করেছে যে এবার অর্থনীতির বাজেটটা কিভাবে পেশ করবো, চাচা একটু বলেন। কেন এরা সামাজিক কোনো সিদ্ধান্ত দিতে পারে না, সমাজের কোনো ক্ষেত্রে এদের কোনো অবস্থান নেই, সমাজে অবস্থান কারা করবে, বড় বড় চোর, বড় বড় বাটপাত, বড় বড় দুর্নীতিবাজ তারা করবে। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছেন তখন তারা বলছে আনু মিনু লাকা, তোমার উপর আমরা ঈমান আনবো, তোমার প্রতি আমরা ঈমান আনবো, ওয়াত্তাবাকাল আরদালুন। এই সমাজের নিচু শ্রেণীর মানুষগুলো যাদের জ্ঞান নেই, লিখতে যায় না, পড়তে যায় না, যারা কোনো সমাজের কোনো ক্ষেত্রে যাদের কোনো সিদ্ধান্তকে গ্রহণ করা হয় না, আর যাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, সারাদিন খেতে কাজ করে রাতের বেলা আরামসে গিয়ে ঘুমিয়ে থাকে, কোনো টেনশন নাই, আর এমপি মন্ত্রীরা সারাদিন কাজ করে রাতের বেলাও কাজ করে, দিনের বেলায় অফিসে বসে বসে সব কিছু নেয়, রাতের বেলা চিন্তা করে কালকে আর কিছু নিব, কিভাবে নিব, কোন পদ্ধতিতে নিব, এই 5 বছর থাকলাম, আগের 5 বছর কি করে থাকবো, দিনেও করে রাতেও করে, দূরদৃষ্টিতা, অনেক দূর ভবিষ্যৎ চিন্তা চেতনা, অনেক দূরের চিন্তা চেতনা ভবিষ্যতের। অজুহাত উঠিয়ে দিচ্ছে এই তিনটা অজুহাত, এদের লেখাপড়া জানে না, এদের সমাজ, সমাজে এদের কোনো সিদ্ধান্ত চলে না, আর এরা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা দিতে জানে না। এই শ্রেণীর মানুষরা নূহ তোমার প্রতি ঈমান এনেছে, আর আমাদেরকে বলছো তোমার প্রতি ঈমান আনতে, কেমন কথা হলো? এ কেমন কথা হলো? আর এর আগে আমাদের আলোচনা গিয়েছে, মুহাম্মদ সাল্লামের কাছে বলা হয়েছিল যে আমাদের জন্য আলাদা কক্ষ করেন, আলাদা। যদি ওই সময় এসি থাকতো তাহলে মুহাম্মদ সাল্লামকে বলা হতো যে এসিওলা হল ভাড়া করেন, যেখানে গিয়ে আমি আমরা দিন শিখব, টাকা দিয়ে, টিকিট দিয়ে শিখব, পয়সা দিয়ে শিখব, পয়সা দিয়ে শিখব। আলাদা করেন, দুইটা কক্ষ করেন, একটা কক্ষে আপনার গরিব গরিব উম্মতরা বসবে, আর একটা কক্ষে আমরা বড়লোক সেন্ট মেরি এসে বসব। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই, দ্বিকক্ষ বিশিষ্ট দ্বীনী ইলমের প্রতিষ্ঠান চাই, একই একই মাদ্রাসায় দুইটা অবস্থান থাকবে। এ বলল নূহ আলাইহিসসালামকে। আর নূহ আলাইহিসসালামের যারা অনুসরণ করেছিল তাদেরকে ইঙ্গিত করে বলছে আমাদের নিচের তপকার মানুষ, আমাদের নিচের, আমাদের নিচের, অনেক নিচের। আর বাদিয়ার রায়, এরা রায় কি আস মানে না, এরা কি মানে না, শরীয়তের চতুর্থ উসুল রায় কি আস এরা মানে না, বাদিয়ার রায়। এদের রায় দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, মসজিদে যেমন বসতেছে আপনার খেয়ালটা কি, আপনার খেয়ালটা কি, এরা খেয়াল বলতে পারে না, এরা কিয়াস হানাফি মাজহাবের যে চতুর্থ উসুল ওই উসুল এরা বলতে পারে না, বাদিয়ার রায়। এদের রায় দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, এরা আমাদের নিচু শ্রেণীর মানুষ। নূহ তোমার প্রতি যারা ঈমান নিয়ে এসেছে তারা তো এই শ্রেণীর মানুষ, তুমি আমাদের কি ঈমান আনতে বলছো, আমাদের কি ঈমান আনতে বলছো? লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ অবস্থা হচ্ছে এরকম যে যারা আহলুদ দ্বীন, যারা আহলুল ওয়াহী, যারা আল্লাহ তাওহীদের দিকে মানুষকে আহ্বান করে, যারা আল্লাহ তাওহীদকে মেনে নেয়, এরাই শুধুমাত্র জীবনের সকল ক্ষেত্রে সকল বিষয়কে এরা পর্যবেক্ষণ করে আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞানের মাধ্যমে, সব বিষয়কে পর্যবেক্ষণ করে। আজকে আমাদের কর্মসূচি কি? ইসলামকে অনেকেই গালিগালাজ করছে, ইসলামের হেফাজতের জন্য রাস্তায় বের হতে হবে। অতএব হেফাজতের নামে যারা বের হয়ে গিয়েছে, যাদের আকিদায় শিরক, যাদের আমলে শিরক, যাদের আকিদায় বেদাত, যাদের আমলে বেদাত, যাদের জীবনটা চলে হারামের উপরে, ওদের সাথে গিয়ে আমরা আহলুদ্দিন আহলুল ওয়াহি যারা আছি বা কোরআন সহিহ সুন্নাহ পন্থী যারা আছি, তারাও গিয়ে ওদের সাথে একসাথে গলাগুলি করে এক স্টেজে উঠে দাঁড়িয়ে যাব, এক স্টেজে উঠে দাঁড়িয়ে যাব। না, যারা আহলুদ্দিন, যাদের কাছে আল্লাহ তাওহীদের জ্ঞান আছে, যারা আল্লাহ তাওহীদের দিকে মানুষকে আহ্বান করে, তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক অবস্থানে দুনিয়ার যত পরিবর্তন আসুক না কেন, দুনিয়াতে যত আন্দোলন যত কিছুই চলুক না কেন, এরা সব কিছুকে পর্যবেক্ষণ করবে কিসের ভিত্তিতে? আল্লাহর পক্ষ থেকে আসা ইলমের ভিত্তিতে, ওয়াহির ভিত্তিতে, আল্লাহর পক্ষ থেকে আসা ইলমের ভিত্তিতে। কেন? এর কারণ হচ্ছে আমরা আজকে যা হচ্ছে তাই দেখছি, আগামী কালকে এদেশে যা ঘটবে তা আমরা জানি না, তা আমরা জানি না, সেটা কে জানেন? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তিনি জেনে বুঝে তিনি আমাদের জন্য সিদ্ধান্ত পাঠিয়ে দিয়েছেন, জেনে বুঝে সিদ্ধান্ত পাঠিয়ে দিয়েছেন। অতএব সেখান থেকে সিদ্ধান্ত, প্রত্যেক দিনের সিদ্ধান্ত আল্লাহ তাআলা তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসালুন, এটা তোমার এবং তোমার তোমার কওমের জন্য সার্বক্ষণিক সঙ্গী। এই গাইডলাইন, এই হেদায়েতের কিতাব তোমার এবং তোমার কওমের জন্য সার্বক্ষণিক সঙ্গী। অসাফাতুস আলোন, এই বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে এই গাইডলাইন সারাক্ষণ তোমার সাথে ছিল কিনা, তোমাদের সাথে ছিল কিনা, এটা ছিল কিনা। গাইডলাইন হেল্পলাইন নয়, কিন্তু কি এটা? গাইডলাইন হেল্পলাইন নয়, হেল্পলাইন এক জিনিস আর গাইডলাইন আরেক জিনিস, আরেক জিনিস। সহিহ সুন্নাহর এক মসজিদে আল্লাহ বারবার খালি চলে আসে, গত শনিবার না জিয়ন ভাই, গত শনিবারে ফজরের সালাত পড়ছি, সালাত পড়ে মসজিদ থেকে বেরোয়, এরপরে আবার এরশাদের জন্য ঢুকবো, তো এই দেওয়ালের মধ্যে একটা কাগজ লাগানো, তো হঠাৎ করে চোখ পড়লো যে কাগজটা কিসের, একটু তাকায় দেখি কাগজের মধ্যে কয়েকটা বক্তব্য লেখা, মোটা কলম দিয়ে লেখা। উপরে হেডলাইন লিখেছে, যদি এমন হতো ওই যে পত্র পত্রিকার মাঝে মাঝে মাঝে কৌতুক টৌতুক পান না আপনারা? যদি এমন হতো তাহলে কেমন হতো? আর থ্রি না ফোরের একটা বইতে একটা কবিতা আছে না, এমন যদি হতো ইচ্ছে হতো আমি হতাম, যদি এমন হতো ওখানে লিখেছে, এমন হতো লিখে ওইখানে এক নাম্বার লিখেছে, জান্নাতের নেটওয়ার্কটা হতো ইমান, ইমান হতো জান্নাতের নেটওয়ার্ক, ইমানকে জান্নাতের নেটওয়ার্কের সাথে তুলনা করে দেওয়া হলো। নেটওয়ার্ক ব্যবস্থাপনা কে তৈরি করেছে? পৃথিবীর মানুষ। এর বয়স কয়দিন? মাত্র কয়দিন। এটা থাকবে কয়দিন? কিয়ামতের আগে ধ্বংস হবে না হবে না? এখন না নেটওয়ার্ক এসেছে? মহাসা আসলাম নেটওয়ার্ক সম্পর্কে কিছু জানতেন? ভবিষ্যৎ তাকে জানানো হয়েছে? ইমানটাকে নেটওয়ার্কের সাথে সাদৃশ্য করে দেওয়া হলো। এরপরে লিখেছে যে জান্নাতের সিম কার্ড হচ্ছে সালাত, সালাতটাকে সিম কার্ড বানিয়ে দিয়েছে। জান্নাতের সিম কার্ড সালাত, জান্নাতের নেটওয়ার্ক ইমান। এরপরে লিখেছে যে জান্নাতের বোনাস রোজা, জান্নাতের বোনাস, জান্নাতের রিচার্জ, ও ভুল হয়েছে, জান্নাতের নেটওয়ার্ক ইমান, জান্নাতের সিম কার্ড হচ্ছে ইসলাম, ইসলাম জান্নাতের সিম কার্ড। সিম কার্ড মনে করেন আপনার হাতের টা হারায় গেল, ঘুরায় গেল, এইগুলো ছিল, তারপরে তো আপনি একের অফ হয়ে আছেন। এই সিম কার্ডের সাথে ইসলামের সাথে সম্পর্ক কি? আমার বাপদাদা সিম কার্ড বলতে কিছু চিন্ত কিনা? জান্নাতের সিম কার্ড ইসলাম, ইসলামকে সিম কার্ড। তারপরে উল্লেখ করেছে যে রিচার্জ হচ্ছে সালাত, নামাজ, আর বোনাস হচ্ছে, বোনাস বোনাস, ওই যে মাঝে মাঝে দেয় না মোবাইলে বোনাস, হ্যাঁ হ্যাঁ, টক টাইম বোনাস, বোনাস হচ্ছে, বোনাস হচ্ছে রোজা, আর হেল্পলাইন হচ্ছে কোরআন। আস্তাগফিরুল্লাহ। দেখেন আপনার মোবাইলে যখন টাকা শেষ হয়ে গিয়েছে, আপনি বারবার কল করছেন, ওখান থেকে এক মহিলা বলছে, দুঃখিত আপনার ব্যালেন্সে টাকা নেই, এটা নেই, ওটা নেই, সেটা নেই, উনি শুনিয়ে দিচ্ছে। এরপরে আপনার লাইনটাকে কেটে দেওয়া হয়েছে। এরপরে এই যে নেটওয়ার্ক ব্যবস্থাপনা সারা পৃথিবীতে চলছে, এই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছে কারা? মুসলিমিনরা না কুফফাররা? কুফফাররা নিয়ন্ত্রণ করছে, ইহুদি খ্রিস্টানরা নিয়ন্ত্রণ করছে এই নেটওয়ার্ক ব্যবস্থাকে। মুসলিমিনদের নেটওয়ার্ক ব্যবস্থাপনায় কোনো নিয়ন্ত্রণ বলতে কিছুই নেই, কোনো কিছুই নেই। আর হেল্পলাইনে কারা বসে আছে বলেন তো দেখি? নেটওয়ার্ক ব্যবস্থাপনা হেল্পলাইনে সকল কুফফাররা, নগ্ন নগ্ন নারীরা বসে আছে। আল্লাহু আকবার। কোরআন হেল্পলাইন নয়। যদি বলতে হয় তাহলে বলতে পারেন যে কোরআন হচ্ছে আপনার জীবনের জন্য সার্বক্ষণিক সঙ্গী। আল্লাহ তাই বলে দিয়েছেন, ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়ালিকাওমিকা, এটা তোমার এবং তোমার জাতির জন্য, তোমার কওমের জন্য সার্বক্ষণিক সঙ্গী, এটা সার্বক্ষণিক সঙ্গী, হেদায়েতের কিতাব এটা, হেদায়েতের কিতাব এটা। তো আহলুদ্দিন যারা, আহলুত তাওহীদ যারা, আহলুল ঈমান যারা, এরা প্রত্যেকটা বিষয় সিদ্ধান্ত করে, প্রত্যেকটা বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে, কিসের ভিত্তিতে? আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহির ভিত্তিতে, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহির ভিত্তিতে। কেন? আগামী দিনে কি হবে এটা আমার আপনার জানা নেই, পাঁচ বছর পরে কি হবে এটা আমার আপনার জানা নেই, সব কিছু পর্যবেক্ষণ করে আল্লাহর ওয়াহির ভিত্তিতে। আর এরাই শুধুমাত্র যারা আল্লাহ তাওহীদের দাওয়াত দেয়, যারা আল্লাহ তাওহীদকে মেনে নেয়, এরাই শুধুমাত্র পৃথিবীতে আমর বিল মারুফ করে, এরাই শুধুমাত্র পৃথিবীতে নাহি আনিল মুনকার করে। যারা আল্লাহ তাওহীদের উপরে আছে, যারা আল্লাহ তাওহীদের দাওয়াত দিচ্ছে, এরাই শুধুমাত্র পৃথিবীতে আমর বিল মারুফ করে, এরাই শুধুমাত্র পৃথিবীতে নাহি আনিল মুনকার করে। কেননা আল্লাহ তাওহীদই হচ্ছে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের প্রথম স্তম্ভ, আল্লাহ তাওহীদ, আল্লাহ তাওহীদ। বেটা চুরি করিস না কিন্তু গায়রুল্লাহর ইবাদত করে, পরে চুরি করতে নিষেধ করে কিন্তু ও মাজারে সেজদা করছে, ও খানকায় সেজদা করছে, ও পীরকে গিয়ে সেজদা করছে, ও দরগার মাটি চাচ্ছে, ও এটা করছে, ও এটা করছে, সেটা করছে, কিন্তু ওকে চুরি করতে নিষেধ করা হচ্ছে, ওকে বাদরামি করতে নিষেধ করা হচ্ছে। এই আমর বিল মারুফের কোনো প্রয়োজনীয়তা, কোনো প্রয়োজনীয়তা নেই। আমর বিল মারুফ আর নিষেধ নাহি আনিল মুনকার, এর বাস্তবায়ন শুধুমাত্র আল্লাহ তাওহীদের উপরে যারা আছে এরাই করে থাকে, এরাই করে থাকে। আর পৃথিবীতে যদি দূরদৃষ্টি সম্পন্ন কোনো মানুষ থেকে থাকে, তারা হচ্ছে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে কথা বলে, যারা আল্লাহ তাওহীদের উপরে অটল অবিচল থাকে, তারাই হচ্ছে আহলুদ্দিন, তারাই হচ্ছে আহলুল বাসিরা, তারাই হচ্ছে আহলুল মারিফা, তারাই হচ্ছে আহলুল আলেম, তারাই হচ্ছে আহলুল আলেম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সকল প্রকারের মানুষের উপরে মর্যাদা দিয়েছেন, সকল প্রকার মানুষের উপরে এদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস, নবীগণের পরের অবস্থান আম্বিয়াগণদের ওয়ারিস হচ্ছেন তারা। আর আম্বিয়ারা কোনো টাকা পয়সা দিনার দিরহাম ছেড়ে যান না, তারা জ্ঞান ছেড়ে যান, তারা জ্ঞান ছেড়ে যান। যারা এই জ্ঞানকে গ্রহণ করবে, যারা এই জ্ঞানকে অর্জন করবে, যারা তাদের এই দাওয়াতের পথকে অবলম্বন করবে, তারাই পৃথিবীতে সত্যিকার অর্থে মর্যাদাবান, তারাই হচ্ছে পৃথিবীতে সত্যিকার অর্থে অবস্থানগত দিক থেকে আল্লাহর পক্ষ থেকে হিদায়তপ্রাপ্ত ব্যক্তি হচ্ছে তারাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ফাযলুল আলিম আলা আবিদি কাফাযলুল কমর আলা সাইরিল কাওয়াকিব, একজন আলেমের মর্যাদা অসংখ্য আবেদের মধ্যে এমন যেমন একটা চাঁদের মর্যাদা অসংখ্য তারকাগুলোর মধ্যে, অসংখ্য তারকাগুলোর মধ্যে। আহলুদ্দিনদেরকে যে সমস্ত অজুহাত দিয়ে বর্জন করা হয়, এ সমস্ত অজুহাত আসলে তাদের জন্য ঠিক নয়, এ সমস্ত অজুহাত আসলে তাদের জন্য ঠিক নয়। কেননা তারা যত কিছুকে দেখে আল্লাহ নূরের মাধ্যমে তারা দেখতে চেষ্টা করে। আল্লাহ নূর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী, আল্লাহ তাআলা কোরআনকে নূর হিসেবে উল্লেখ করেছেন, নূর হিসেবে আল্লাহ তাআলা কোরআনকে উল্লেখ করেছেন। যা কিছু দেখে তারা আল্লাহর পক্ষ থেকে আসা নূরের মাধ্যমে দেখতে চেষ্টা করে, এবং তারা যে সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসা সিদ্ধান্তের সাথে তারা বাস্তবায়ন করে, আল্লাহর সিদ্ধান্তকেই তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। হতে পারে তাদের মধ্যে 25 বছরের কর্মসূচি নেই, 5 বছরের কর্মসূচি তাদের মধ্যে নেই, এই মানে ভবিষ্যৎ কর্মসূচিগুলো গ্রহণ করা, যেগুলো সাংগঠনিকভাবে গ্রহণ করা হচ্ছে, এই গ্রহণ করা সাংগঠনিক কর্মসূচিগুলো এগুলোর সাথে ইসলামের তেমন কোনো সম্পৃক্ততা বলতে কিছু নেই। এখন বর্তমানে গিয়ে নতুন করে আরও কিছু অপবাদ দেওয়া হচ্ছে, আরও কিছু অপবাদ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ওলামাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আরে ওনাদের কথা বলছেন, ওনারা তো তালাকের মাসালা নিয়ে ব্যস্ত আছেন, তালাকের মাসালা নিয়ে ব্যস্ত। ওলামাদের কাজ হচ্ছে, এরা হচ্ছে মহিলাদের বিষয়বস্তু নিয়ে ব্যস্ত আছে, আর এরা হচ্ছে সংগঠন যারা করে তারা দায়ীদেরকে বিভিন্নভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করে, যে এরা হচ্ছে শাখা প্রশাখা নিয়ে ব্যস্ত আছে, শাখা প্রশাখা নিয়ে ব্যস্ত আছে। রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে তো আল্লাহ তাওহীদ অটো সিস্টেমে প্রতিষ্ঠিত হয়ে যাবে, অটো সিস্টেমে প্রতিষ্ঠিত হয়ে যাবে। রাষ্ট্র হচ্ছে মূল, আল্লাহ তাওহীদ হচ্ছে তার শাখা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রসুলগণকে পাঠিয়েছিলেন। নবী রসুলগণের মূল দাওয়াত ছিল আল্লাহর তাওহীদ, এটাই হচ্ছে আমর বিল মারুফ, এর প্রধান বিষয়বস্তু, প্রধান উসুল। আল্লাহ তাআলা আমাদেরকে দীন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ দীনকে যারা যেভাবে বর্জন করছে তাদের সেই বর্জনীয় মতবাদগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, তাদের সেই সমস্ত মতবাদগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেদায়েতের উপরে রাখেন, আল্লাহ মুসলিমদের ওলামাদেরকে হেদায়েতের উপরে রাখেন, তাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।